জাহান নাম থেকে আপনি নিজেকে বাঁচিয়ে চলবেন কিভাবে? আল্লাহর আদেশ পালন করে আর নিষেধ পালন করে। আল্লাহ বলছেন তোমাদের উপদেশ দিচ্ছি, সে উপদেশটা কি? আল্লাহ তাকওয়া নিয়ে শোনো। তোমাদের যে আমির হবে, তোমাদের যে রাষ্ট্র নেতা হবে, জামাতি নেতা নয়, জামাতি নেতা নয়, রাষ্ট্র নেতা, তোমাদের যে রাষ্ট্র নেতা হবে তার আনুগত্য করবে। যদি সেই নেতা হাবশি কৃতদাস হয়, কৃষ্ণকায় হয়, যারা আমার পরে জীবিত থাকবে তারা অনেক মতভেদ দেখতে পাবে, মতভেদ দেখতে পাবে। তখন তোমরা আমার সুন্নত এবং আমার খোলাফায়ে রাশিদিন মাহদীনের সুন্নত আঁকড়ে ধরবে, আদ্দু আলাইহা বিন্নাওয়াজিজ, তোমাকে দিয়ে মজবুতের সাথে টিপে ধরবে, তারা খুব শক্ত করে সুন্নতকে পালন করবে। ওয়াইয়াকুম মুহাদ্দাতিল উমুর, বিদআত থেকে দূরে থাকবে, খবরদার বিদআতে অংশগ্রহণ করবে না, বিদআতের সাথী হবে না, বিদআতকে আশ্রয় দেবে না, আশ্রয় দেবে না, বিদআত মাঝে দূরের কথা। ফাইন্না কুল্লা মুহাদ্দাতিন বিদআ, প্রত্যেকটা বিদআত হচ্ছে কি? প্রত্যেকটা নতুন কাজ হচ্ছে বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআত হচ্ছে ভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর ভ্রষ্টতা কোথায় নিয়ে যায়? জাহান্নামের পথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা রাষ্ট্র নেতার আনুগত্য করবে সুন্নাহ, যখন এই কোন ব্যাপার আসবে রাষ্ট্র নেতার আনুগত্য করবে, আর আমার সুন্নাহ এবং সাহাবীদের সুন্নাহ অবলম্বন করবে। একটা উদাহরণ দিই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার মতো বড় মুসিবত উম্মার জন্য আর কিছু ছিল? সাহাবীরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন, কেউ কেউ তো বিশ্বাসই করতে পারছিলেন না যে আল্লাহ রাসূল ইন্তেকাল করতে পারেন। সব থেকে তিনি অবিশ্বাস করেছিলেন বেশি, তিনি কে? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন যে বলবে যে আল্লাহ রাসূল মারা গেছেন, তার গর্দান একদম কেড়ে দেব, গর্দান বলবে যে আল্লাহ রাসূল মারা গেছেন। এটা কি? মহব্বত, আবেগ। তিনি মারা যেতে পারেন না, এই আবেগের লাগাম থাকা দরকার। সুন্নাত কি? কিতাব ও সুন্নাহ, কিতাব ও সুন্নাহ অবলম্বন করতে হবে। এই পরিবেশ সৃষ্টি হয়ে আছে, হযরত তোমার রেগে আছেন, খবরদার বলা হবে না আল্লাহ রাসূল মারা গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, তিনি ঘরের ভিতরে গিয়ে মেয়ের ঘরে গিয়ে জামাইয়ের অবস্থা দেখলেন, দেখে চুম্বন দিয়ে, মুখে চুম্বন দিয়ে দিয়ে কাপড় ঢাকা দিয়ে বাইরে এসে বললেন, এই মুসলিমগণ, হে আল্লাহ রাসূলের সাহাবীরা, তোমরা শোনো, তোমরা শোনো, যারা আল্লাহর ইবাদত করতে আল্লাহ তাআলা চিরঞ্জীব, আর মুহাম্মদের যারা ইবাদত করতে মুহাম্মদ কি হয়েছে? মারা গেছে। মুহাম্মদ মারা গেছেন, তিনি যে আয়াত পাঠ করলেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম লামাইতুন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ফাই মা কা উকুতিরা আনতালাতুম আলা আসাবিকুম, মানে বুঝিয়ে দিলেন সাহাবাদেরকে যে আল্লাহ রাসূল মরতে পারেন, মারা যেতে পারেন, এমনকি অনেকের নিকটে মরে যাওয়া শব্দটা ব্যবহার করা ঠিক নয়। তারা কি বলেন? বেসার হয়েছে, তারা বলেন পর্দা নিয়েছে। আমাদের কাছে মারা গেছেন বলাটা দোষ নেই, দোষারোহ নয়, আমাদের কাছে মারা গেছে বল শব্দটা বেয়াদবি নয়, কারণ যে শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, যে শব্দ প্রথম খলিফা ব্যবহার করেছেন, সেই শব্দ আমরা ব্যবহার করতে পারি। যখন আয়াত পড়ে শুনিয়ে দিলেন, হযরত উমার ভাবলেন আর হযরত উমারের মাথায় যেন সাপের মুখে সাপের মাথায় জড়ি পড়ে গেল, চুপ হয়ে গেলেন, আয়াত শুনে বা চুপ হয়ে গেলেন। তিনি বলছেন যে মনে হলো না এই আয়াত এখনই অবতীর্ণ হচ্ছে, এখনই অবতীর্ণ হলো। এখানে দেখেন কিতাবের একটা দলিল আসার ফলে হযরত উমারের এই যে আবেগ ছিল, এই মানে স্পৃহা ছিল, সেটা কি পড়ে গেল? লাগাম পড়ে গেল। ঠিক আপনার আমার ভিতরে যতই আমাদের ভিতরে ইসলামী স্পৃহা স্পৃহা থাক, তার মধ্যে কি হতে হবে? ফিতনার সময়ে কিতাব ও সুন্নাহর লাগাম যেন আপনার মুখে পড়ে, খবরদার সেটাকে উচ্ছৃঙ্খল হতে দেবেন না, সেটাকে উচ্ছল হতে দেবেন না, প্লাবিত হতে দেবেন না, সেটাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। নম্বর দুই, এই শ্রেণীর ফেতনা যখন হবে তখন বড় বড় আলেমদের পরামর্শ গ্রহণ করবেন, খবরদার। বড় ছোট আলেম তো আছে তাই না? কিছু আলেম বড় আছেন, কিছু আলেম ছোট আছেন, স্থানীয় পর্যায়ের আছেন, কিছু আলেম একটু মানে বেশি আবেগময় আছেন। তো খবরদার, যিনি আলেম, যিনি ওই জায়গায় স্থানীয় বড় আলেম, কিতাব ও সুন্নার জ্ঞানী আলেম, তাদের পরামর্শ গ্রহণ করবে। তাদের পরামর্শ না নিয়ে তোমরা স্থানীয় ভাবে কিছু করে বসবে না। আল্লাহ তাআলার হুকুম আছে, ওয়া ইযা জাআহুম আমরুম মিনাল আমনি আওয়াল খাউফি আযাউ বিহি ওয়া লাউ রাদদুহু ইলার রাসূলি ওয়া ইলাল উলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম লা'আলিমাহু আল্লাযিনা ইস্তানবিতূনাহু মিনহুম। ওরা কোন খবরে প্রচার করতে শুরু করে দেয়, এটা হওয়া উচিত না। বরং ওদের মধ্যে যারা জ্ঞানী আলেম, যারা বিভিন্ন পরিস্থিতি দেখে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, সেই রকম আলেমের সাথে যোগাযোগ করে তাদের কাছে খবর পৌঁছে দেয়, তো তারা বিষয়টাকে কন্ট্রোল করতে পারে, তারা বিষয়টাকে পরিস্থিতিটাকে সামাল দিতে পারে। তার মানে আল্লাহর উদ্দেশ্যটা কি, যে যখন এই শ্রেণীর কোনো ফেতনা আসবে, যখন এই শ্রেণীর কোনো খবর আসবে, তখন তোমরা আপোষে সেটাকে প্রচার করো না, প্রসার করো না, বা সেটা নিজে থেকে কোন সিদ্ধান্ত গ্রহণ করে বসো না, বরং আলেমদের সংস্পর্শে যাও, আলেমদের কাছে পরামর্শ গ্রহণ করো। আল্লাহ বলছেন, লাউলা ফাযলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাতাবাতুমুশ শাইতানা ইল্লা কালিলা। যদি আল্লাহর রহমত ও ফজল না থাকতো, তাহলে তোমরা শয়তানদের শয়তানের অনুসরণ করতে। অবশ্য কিছু মানুষ আছে যারা সবাই তো শয়তান অনুসরণ করে না। সুতরাং এখানে শয়তানি মানে যখন নিজেদের খেয়াল খুশি অনুসরণ করবে, তখন শয়তানি খেয়াল খুশি বা শয়তানি অনুসরণ করা হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। যখন কোন ফাসিক কোন খবর বলবে, তখন সেই খবরটাকে যাচাই করে নাও, পরীক্ষা করে নাও সে খবরটা সঠিক কিনা, সঠিক না হতে পারে। ফাসিক যদি খবর নিয়ে আসে একজন মুসলিম, আবার সে মুসলিম কিনা তাও সন্দেহ। কাফের যদি কোনো খবর নিয়ে আসে, সেই কাফের